عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আমরা আলোচনা শুরু করেছিলাম সবচেয়ে ভয়ানক কি সেই জিনিস দিয়ে আলোচনা শুরু করেছিলাম, এবং বলতে বলতে আমরা সাত নম্বর ভয়ানক জিনিসের কাছে গিয়ে পৌঁছেছিলাম এবং বলেছিলাম যে ব্যভিচার ও গুপ্ত প্রবৃত্তি হচ্ছে মানুষের জন্য সবচেয়ে বড় ভয়ানক জিনিস। আজকে বলব আরেকটা জিনিস, আর জিনিসটা কিন্তু যৌনতা নিয়েই। যৌবনের চাপে, যৌবনের ফেড়ে পড়ে মানুষ কি না করে, কত পাপ করে, গুপ্তভাবে পাপ করে। গত আলোচনাতে বলছিলেন লিভ টুগেদারের কথা। লিভ টুগেদার মানে বিয়ে না করে আপনি আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে এক রুমে বাস করুন, আপনাকে কেউ বাধা দেবে না। কেউ বাধা দেবে না মানে মোমেনরা তো বাধা দেবেই, কারণ একজন ছেলে একজন মেয়ে একসঙ্গে বাস করবে, বন্ধুত্ব করবে, নিষ্কাম বন্ধুত্ব হবে। নিষ্কাম হলেও ইসলাম এটাকে মেনে নেয় না, যেহেতু ভবিষ্যতে সেটা নিষ্কাম না থেকে ধীরে ধীরে কামের দিকে অগ্রসর হবে এবং অ্যাক্সিডেন্ট হবে। এই জন্য প্রথম থেকেই ইসলাম বলে দিয়েছে খবরদার, এমন মহিলার সাথে নির্জনতা অবলম্বন করো না যার সঙ্গে তোমার বিবাহ বৈধ। এই জন্য মহিলাকে মানা করা হয়েছে, তুমি খবরদার একা সফর করবে না। আর একা সফর করবে না, এমনকি ইবাদতের জন্য করবে না, হজ করতে গেলেও একা যাবে না। সঙ্গে যেন কি থাকে, মাহরাম থাকে। মাহরাম মানে যার সঙ্গে চিরতরে বিবাহ হারাম। হ্যাঁ, মাহরাম গায়ের মাহরাম স্মরণ করিয়ে দি, মাহরাম বা এগানা সেই পুরুষকে বলে যার সঙ্গে চিরতরের জন্য বিবাহ হারাম। তার মানে সাময়িক যদি বিবাহ হারাম হয় সে কিন্তু মাহরাম না। সাময়িক বিবাহ কার সঙ্গে হারাম? শালির সঙ্গে। আপনার বউ আছে, শালির সঙ্গে বিয়ে হবে? হবে না, হারাম। কিন্তু বউ মারা গেলে, বউকে তালাক দিলে তখন শালির সঙ্গে বিয়ে হবে না? হবে না। অতএব এও মাহরাম না, এ হচ্ছে গায়ের মাহরাম বা বেগানা। এর সঙ্গে বিয়ে যায় যতএব এর সঙ্গে পর্দা আছে, পর্দা করতে হবে। তেমনি চাচি মামি, এগুলো কি মাহরাম? না, গায়ের মাহরাম। এই জন্য এদের সঙ্গে আমরা বলি মা চাচি, চাচি মায়ের তুল্য, কিন্তু মা তো না। মুখে যদি কাউকে মা বলি মা হবে নাকি? তাহলে তো মুখে কাউকে বউ বললে বউ হয়ে যাবে, তা তো না। সুতরাং মাহরাম যার সঙ্গে চিরতনের জন্য বিবাহ হারাম, তার সঙ্গে আপনি যাওয়া আসা করতে পারেন। তবুও বলা হয়েছে যদি তার চরিত্রে সন্দেহ হয়, হয় না? হয় না। আপনারা তো বহু শুনেছেন, হ্যাঁ, এগুলো পশুবৃত্তি বহু সংসারে বহু জায়গাতে দেখা যায়, তাহলে তার সঙ্গে পর্দা করতে হবে। এই জন্য সরকারি আইন, দেশীয় আইনে আছে লিভ টুগেদার করলে পরে আপনার অন্যায় হবে না, আপনাকে কেউ কিছু বলবে না, কিন্তু শরীয়ত বলবে। তো লিভ টুগেদার মানে মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজ বলে একটা কথা আছে, কাজের দরকার নেই। মিয়া বিবি রাজি, আমি তুমি আমার বউ, আমি তোমার স্বামী, বললেই হয়ে গেল, ব্যাস থাকো, বসবাস করো। এর জন্য বিয়ে পড়াতে হবে না, এর জন্য কোন সার্টিফিকেটের দরকার নেই, এর জন্য কোন বৈধতার দরকার নেই, কোর্টের দরকার নেই, কিছু দরকার নেই। ম্যারেজ রেজিস্ট্রের কাছে যেতেই হবে না, বাস করলে কেউ কিছু বলতে পারবে না। আরে তো দূরের কথা, লিভ টুগেদার ছেলে মেয়ে তো দূরের কথা, ছেলেই ছেলেতে লিভ টুগেদার করছে, ছেলে ছেলেকে বিয়ে করছে, মেয়ে মেয়েকে বিয়ে করেছে। বাংলাদেশে একজন মেয়ে মেয়েকে বিয়ে করেছে, বলছে আমরা এত খুশি, সুখে আছি, খুশি আছি, আপনি কি করবেন? ইসলাম এগুলোকে বৈধতা দেয় না, ইসলামের বৈধতা নেই। এখন যে সাত নম্বরটা বলবো, আট নম্বরটা বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুরুষে পুরুষে যৌন চরিতার্থ করা, পুরুষে পুরুষে গমন করা বা পুরুষে পুরুষে সহবাস করা, এ হল কি সমকামিতা। অবশ্য মহিলাতে মহিলাতেও হয়, যেমন বললাম মেয়ে মেয়ে বিয়ে করে, আর এমনি ব্যভিচারও হয়, যেটাকে সমকামিতা বলে, সমলিঙ্গী ব্যভিচার, পুরুষে পুরুষে মেয়েতে মেয়েতে। অনেক সময় নারীর নেশা দূর করা দুরূহ কাজ হলে অথবা তা ব্যয়বহুল হলে দুধের স্বাদ ঘোলে মেটাতে পুরুষে পুরুষ ব্যবহার করে, তাই না? দেখছি রানীর সঙ্গে লোকে সন্দেহ করবে, আর পুরুষের সঙ্গে একসঙ্গে বাস করলে সন্দেহ করবে না। পুরুষে তখন পুরুষ ব্যবহার করে, আর পুরুষ ব্যবহারের যে আপনার যৌনতা অভ্যেস তা কি হয়ে যায়, একদম আপনার হ্যাবিট হয়ে যায়, অভ্যেসে পরিণত হয়ে যায়, সে নারী কামনাও আর করে না। যখন পুরুষকে ব্যবহার করে সে যখন একদম মানে চরম পর্যায়ে পৌঁছে যায়, তখন তার আর নারীরও প্রয়োজন পড়ে না, বা নারী করলেও নারীকে সে পছন্দ করে না, এমন অবস্থা হয়ে যায়। সমমিলনকে আইনি স্বীকৃতি দেওয়া হয়, স্বাধীন বানর থেকে হওয়া নরগণ, এটা কি বুঝলেন, বানর থেকে নর, নর মানে কি, নর মানে পুরুষ, আর বানর মানে তো জানেন, বা নর, বাটাকে বাদ দিলে কি হয়, নর। কোন বিজ্ঞানী বলেছেন, এটা কার থিওরি, ডারউইনের থিওরি, বলেছিল যে মানুষ আসলে আগে বানর ছিল, ডারউইনের বাপদাদারা কি ছিল, বানর ছিল, আমাদের বাপদাদারা ছিল, আমাদের বাপদাদারা কি ছিল আগে, মানুষই ছিল, আমাদের প্রথম পিতাকে আদি পিতা আদম আলাইহিসসালাম, মাকে মা হাওয়া, এর আগে তারা অন্য কিছু ছিলেন না, যেহেতু আল্লাহ তাআলা নিজের হাতে তাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, নিজের দুই হাত দিয়ে তৈরি করেছেন আদমকে, সেই আদম হচ্ছে আমাদের পিতা, আমাদের পিতা বানর নয়, আমরা বানর থেকে নর হইনি। এরা নরাধিকার, নরাধিকার দেবে, মানবাধিকার দেবে, ব্যক্তি স্বাধীনতা দেবে, এইসবের রক্ষার মানুষে উক্ত কদর্যতাকে বৈধতা দান করবে বা করছে। নারী অধিকার, মানব অধিকার রক্ষা করতে গিয়ে নারীকে নগ্ন করে পথে নামাবে, এবং পুরুষাধিকার রক্ষা করতে গিয়ে পুরুষকে পুরুষে মিলন বৈধ করবে, কারণ না এটার মানবিক অধিকার, সে তার চাহিদা মিটাবে যে কোনো ভাবে, তার একটা অধিকার, এটা হচ্ছে প্রকৃতিগত তার মানুষ হওয়ার সুবাদে তার একটা অধিকার। এই মানবাধিকার দিয়ে দেশের আইন বৈধ করছে, আর আমি আপনি আগেই বলেছিলাম আপনাদেরকে যে দেশের আইন সেটাই হবে যেটা দেশের অধিকাংশ লোক চাইবে, মানে অধিকাংশ লোক, পঞ্চাশ থেকে একটা বেশি হলেই সেটা আইন হয়ে যাবে। তাহলে সেই দেশ যে দেশে এই বিবাহ বৈধ করে মেয়েতে মেয়েতে ছেলেতে ছেলেতে, সেই দেশের লোকের অবস্থা বুঝতে পারছেন, সেই দেশের লোকেরা কেমন, তারা পাস করে নিয়ে তারা আইন পাস করছে, বিল পাস করছে, এবং বৈধতা দিচ্ছে যে হ্যাঁ পুরুষে পুরুষ বিবাহ করতে পারবে, মহিলা মহিলা বিবাহ করতে পারবে, এতে কারো কিছু বলার নেই, এটা মানব অধিকার, এ অধিকার লঙ্ঘন করা যাবে না, এ অধিকারে হস্তক্ষেপ করা যাবে না, কোন মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ করা মানবের জন্য অপমান, এই সব বলে তারা মানে ভালো ভালো বলি বলে তারা নিজেদের সুবিধা আদায় করে নিচ্ছে। এবং আপনাদেরকে কথাও বলেছি যে শিয়ালরা যদি একসঙ্গে যুক্তি করে বলে যে এখানে এখানে যে এটা আছে আপনার খামারটা আছে, বা যে যেখানে মুরগি বন্দি করা আছে, আমাদের দাবি মানতে হবে, মুরগি বন্দি আছে, মুরগি মুক্তি দিতে হবে, মুরগিকে মুক্তি দিতে হবে, যারা নারী স্বাধীনতা বলে চিল্লাচ্ছে তারা আসলে কি চাচ্ছে, জরায়ু স্বাধীনতা এবং যৌন স্বাধীনতা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলা উম্মতি আমালু কওমি লূত, আমি তোমাদের উপর আমার সবচেয়ে অধিক যে জিনিসের ভয়, বা উম্মতের উপরে যে অধিক ভয়, সেটা হল কি, লূত আলাইহিসসালামের কওমের কর্ম, মানে মানুষের ইতিহাসে সর্বপ্রথম এই মানুষে মানুষে বা পুরুষে পুরুষে মিলন কখন থেকে শুরু হয়, লূত আলাইহিসসালামের জামানা থেকে, যেহেতু পুরুষে পুরুষে যৌন মিলনের কাজ লূত আলাইহিসসালামের জাতির মধ্যে খুব ব্যাপক ছিল, আর নবী বিশেষ করে সেই ওয়াজই করেছেন, এবং বহু বলতে বলতে বলতে শেষকালে যখন তারা মানল না তখন কি করা হয়েছিল, এমনকি ফেরেশতাদের পিছনেও লেগেছিল, তাই না, ফেরেশতারা সুন্দর যুবকের বেশে এসেছিলেন, আর তা দেখে তার জাতির লোকেরা লেগে গেছে, কত বোঝালেন বুঝল না, তখন ফেরেশতারা বললেন আপনি ভয় খাবেন না, আমরা এসেছি এই জাতি যে জাতির মনের ভিতরে এমন হয়েছে যে মানে তারা যৌন তৃপ্তি পুরুষ ছাড়া উপভোগ বা সুখ পায় না, সৎ সুতরাং আমরা তাদেরকে ধ্বংস করব। তারপরে কি করা হল, মাটির উপর অংশকে, ভূমির উপর অংশটাকে নিচে পাল্টে দেওয়া হল, ধসিয়ে দেওয়া হল। লূত আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, আতাতুন আল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন, তোমরা এমন কুকর্ম করছ যা তোমাদের পূর্বে বিশ্বে কেউ করেনি, প্রথমেই তোমরা করছ। ইন্নাকুম লাতাতুন আর-রিজাল শাহওয়াতাম মিন দুনিন নিসা বাল আনতুম কওমুম মুসরিফুন, তোমরা তো কাম তৃপ্তির জন্য নারী ছেড়ে পুরুষদের নিকট গমন করছ, তোমরা তো সীমালঙ্ঘনকারী সম্প্রদায়, সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম এবং এখনো বলছি আবার ফিরিয়ে, যেহেতু হয়তো অনেকে ওইটা শুনবে এটা শুনবে না, কি বলেছিলাম যে যৌন মানুষের একটা প্রকৃতিগত চাহিদা, তাই না? যৌনতা, যৌন ক্ষুধা নিবারণ করা বা যৌন ক্ষুধা আসাটা মানুষের প্রকৃতিগত ব্যাপার। যার যৌন নেই সে তাকে কি বলা হয়, নপুংসক বা হিজড়ে ইত্যাদি, কিন্তু যে পুরুষ তার মধ্যে যৌনতা থাকবে। এইটাকে, এর চাহিদাটাকে মিটাবার জন্য বা এই ক্ষুধা নিবারণের জন্য কি ব্যবস্থা আছে, কি আছে? দুটো ব্যবস্থা আছে, এক হচ্ছে স্ত্রী অথবা কৃতদাসী, বলেছিলাম যে কৃতদাসীর যুগ এখন নেই, অতএব স্ত্রী, কৃতদাসীও স্ত্রীর মতো, যাই হোক সেটা নেই কিন্তু স্ত্রী, স্ত্রীর মাধ্যমে আপনি আপনার যৌন ক্ষুধা নিবারণ করতে পারেন। এছাড়া কোন পথ আছে? এছাড়া রোজা রেখে আপনি দমন করতে পারেন আল্লাহর ভয়ে, এছাড়া তো আর যৌন, আপনার রোজা রাখলে তো আর যৌন ক্ষুধা নিবারণ হবে না। তবে কি প্রদমিত হবে, প্রশমিত হবে, আল্লাহর তাকওয়া এলে, আপনি আল্লাহকে ভয় করলে আপনি আর পাপ কাজে যাবেন না। এছাড়া যে অন্য পথ অবলম্বন করবে, যে বলেছিলাম গোপন ভাবে হস্তমৈথুন করবে কিংবা আরো কিছু করবে, বীর্যক্ষয় করবে, সে হবে সীমালঙ্ঘনকারী, এ হবে সীমালঙ্ঘনকারী। লূত আলাইহিস সালাম আরো বলেছিলেন, আতাতুন আল ফাহিশাতা ওয়া আনতুম তুবসিরুন, তোমরা কি জেনে শুনে অশ্লীল কাজ করবে? তাহলে বোঝা গেল কি, পুরুষে পুরুষে মিলন হচ্ছে অশ্লীলতা। তারপরে বলেছিলেন, আইন্নাকুম লাতাতুন আর-রিজাল শাহওয়াতাম মিন দুনিন নিসা বাল আনতুম কওমুন তাজহালুন, তোমরা কি কাম তৃপ্তির জন্য নারীকে ছেড়ে পুরুষে উপগত হবে? তোমরা তো এক অজ্ঞ সম্প্রদায়, জাহেল, জাহেল বিধায় তোমরা পুরুষে পুরুষে গমন করছো। নারী আছে, নারী নেই এমন কথা না, নারীকে ছেড়ে তোমরা মনে করছো যে তাতে তৃপ্তি বেশি আছে। কিন্তু তার উত্তরে তার সম্প্রদায় কি বলেছিল বলুন তো? তার সম্প্রদায় বলেছিল, আখরিজু আলা লূত মিন কারিয়াতিকুম ইন্নাহুম উনাসু ইয়াতাতাহারুন, এই এ তো বড়, হ্যাঁ, নিজেকে বড় সাধু দেখাচ্ছে, সাধুতা প্রকাশ করছে, লূত পরিবারকে তোমাদের জনপদ হতে বহিষ্কার করে দাও, গ্রাম হতে, তোমাদের শহর থেকে বের করে দাও, এরা তো এমন লোক যারা পবিত্র সাজতে চায়, হ্যাঁ, ওরা যেন করে না, ওরা যেন খায় না, ইত্যাদি ইত্যাদি বলে না মানুষ যেমন বলে, এরা খুব সাধু সাজছে, যাও এদেরকে বের করে দাও। মহান আল্লাহ বললেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু, আমি তাকে ও তার স্ত্রী ব্যতীত তার পরিজন বর্গকে উদ্ধার করলাম। স্ত্রী ব্যতীত মানে, হ্যাঁ, লূত আলাইহিস সালামের স্ত্রী লূতের সঙ্গে ছিলেন না। এখান থেকে একটা কায়দা বলে নি, আল্লাহ তাআলা মা আয়েশার যখন চরিত্রে কলঙ্ক লাগলো তখন একটা নিয়ম বলেছিলেন, আত-তাইয়িবুন লিত-তাইয়িবাতি ওয়া ত্বাইয়িবুন লিত-তাইয়ি আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিন, তোমরা আয়েশার চরিত্রে কলঙ্ক লাগাচ্ছ, সে কার স্ত্রী? সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টির স্ত্রী, তো যিনি শ্রেষ্ঠ হবেন তার স্ত্রীও শ্রেষ্ঠ হবে, শ্রেষ্ঠ পুরুষের জন্য শ্রেষ্ঠা নারী, তুমি তাদের চলো, তোমরা তাদের, তার চরিত্রে কলঙ্ক লাগাও। এখানে বোঝা গেল কি, যে আম ভাবে যদি আপনি ভালো হন আপনার বউ ভালো হবে, যদি আপনি ভালো হন তাহলে আপনার বউ ভালো হবে, আপনি যদি ব্যভিচার থেকে দূরে থাকেন আপনার বউ ব্যভিচার থেকে দূরে থাকবে, এটা স্বাভাবিক সাধারণ কায়দা। এই জন্যে বলে যে জয়সুন কা তাইসন সুটকি কা বেগন, একটা গল্প বলবো, আমার গল্প বলা অভ্যেস আছে, ওই যে এক ব্রাহ্মণের ছেলে হচ্ছিল না, ছেলে হয় না, ব্রাহ্মণ বুড়িয়ে যাচ্ছে, তখন বামনি বলছে ছেলে তো হলো না, তো ভগবানের কাছে খুব প্রার্থনা করি দেখি, দিয়ে বাড়ির আঙিনায় বসে এইভাবে আঁচল পেতে, এটা কিন্তু গল্প বলছি, গল্প, আঁচল পেতে বলছে, ভগবান আজ আমি তোমাকে ছাড়বো না, আজ আমাকে একটা সন্তান দিতেই হবে, সন্তানটা আসে কোন থেকে? সেটা হোস নেই, আমাকে দিতে হবে, আসলে পেতে চাই আমাকে দাও, তুমি ভগবান সবই করতে পারো, তাই না? অতএব আমাকে দাও, কানা হোক, খোড়া হোক, কালো হোক, ছোট হোক, বেড়ে হোক, যা হবে হোক, আমাকে সন্তান দিতে হবে। এই সময়ে একটা ঈগল পাখি পাহাড়ি ইঁদুর নিয়ে পার হচ্ছিল, হঠাৎ করে তার পা ফসকে গিয়ে, নখ ফসকে গিয়ে ইঁদুরটা এসে ঠিক বুড়ির আঁচলে পড়ল। আর উনি বলছে, হ্যাঁ ভগবান আমার কথা শুনেছে। তখন স্বামী বলছে, হেই এটা তো ইঁদুর। বলছে, সমস্যা কি, আমি ভগবানের কাছে চেয়েছি আমাকে সন্তান হিসেবে, দিয়ে সেই পালন করবো, আর কি বল মানুষ করব। দিয়ে ইঁদুরটাকে মানুষ করতে লাগলো। কিছুদিন কাটার পর বলছে, আমার ছেলের বিয়ে দেবো। ছেলে বিয়ে দেবে কোথা? বলছে, যে সে আমার ছেলে ভগবানের খাস দান, মানে সরাসরি ভগবান দিয়েছে, অতএব এই ছেলের বিয়ে আমি যার তার সাথে দেবো না, সব থেকে বড় যে তার সঙ্গে বিয়ে দেব। হ্যাঁ, তো সব থেকে বড় কে? লোকদেরকে জিজ্ঞেস করলো, বললো এই জগতে সব থেকে বড় হচ্ছে সূর্য। বলছে, সূর্যের ঘরেই আমি বিয়ে দেব। দেব ওই পাহাড় উঠে বলে, সূর্য ভাইয়া, সূর্য ভাইয়া, আমি কিন্তু গল্প বলছি, সূর্য ভাইয়া, সূর্য ভাইয়া, আমি শুনেছি পৃথিবী বিশ্বের মধ্যে তুমি সব থেকে বড়, তোমারই আলোতে সারা বিশ্বে আলোকিত, এবং তোমারই হ্যাঁ এতে সব ফল ফসল হয় ইত্যাদি ইত্যাদি বহু প্রশংসা করে বলল, তোমার ঘরে আমার ছেলের বিয়ে দেবো, আমি তোমাকে বিয়ে করতে চাই। সূর্য বলল, তুমি ভুল শুনেছ ভাইয়া, বিশ্বে আমি বড় নই, তাহলে আমার থেকে বড় কেউ হতো না। দেখো না, আমি যখন আমার আলো বিকিরণ করি তখন আমাকে মেঘ এসে বাধা দেয়, মেঘের কাছে আমি আর আলো বিকিরণ করতে পারি না, অতএব তুমি তার ঘরে বিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ আমি বড় ঘরেই বিয়ে দেব। গেল তার কাছে, মেঘের কাছে, মেঘ এলো তখন, মেঘ ভাইয়া, মেঘ ভাইয়া, শুনলাম তুমি নাকি হ্যাঁ বড় সব থেকে, এই তুমি সূর্যের আলোকেও কি বাধা দাও, পৃথিবীর বুকে বিকীর্ণ হতে দাও না, আমি তোমার ঘরে আমার ছেলে বিয়ে দেব। তখন মেঘ বলল, ভাইয়া তুমি ভুল শুনেছ, আমি কিন্তু সব থেকে বড় নই, আমার থেকেও বড় আছে। বলছে, কে সে? বলছে, বাতাস। বাতাস যখন চলে তখন আমি স্থির থাকতে পারি না, আমাকে যেখানে সেখানে নিয়ে চলে যায়, অতএব তুমি তার ঘরে যাও। বাতাস, বাতাস তো চলছিল, বাতাস ভাইয়া, বাতাস ভাইয়া, আমি আমার একমাত্র হারাধন নীলমণি সব ছেলে আমি ভগবানের কাছ থেকে সরাসরি পেয়েছি, আমি সেই ছেলের সঙ্গে সব থেকে বড় ঘরে সম্বন্ধ করতে চাই, আমি শুনলাম তুমি বড়, তোমার থেকে মেঘ কি বলে, তুমি মেঘকে পর্যন্ত কি করো ভাসিয়ে নিয়ে বেড়াও, আর মেঘ থেকে বড় যা শুনেছিলাম সূর্য, সূর্য থেকেও তুমি বড়, সূর্য থেকে মেঘ বড়, মেঘ থেকে তুমি বড়, তে তোমার ঘরে আমার ছেলের বিয়ে দেবো। বলছে, ভুল শুনেছ ভাই, আমি সবাইকে উড়িয়ে নিয়ে যেতে পারি, কিন্তু পাহাড় দেখেছ কিভাবে, হ্যাঁ পাহাড় কিভাবে স্থির থাকে, আমি তছনছ করে দিই ঘর বাড়ি, যখন টর্নেডো হয়, যখন সাইক্লোন হয়, আমি সব ধ্বংস করে দিই, কিন্তু পাহাড়ে আমি কিছু করতে পারি না। তাহলে আমি পাহাড়ে বিয়ে দেবো, পাহাড়ের মেয়েকে আমি সম্বন্ধ করবো। পাহাড় ভাইয়া, পাহাড় ভাইয়া, আমি শুনেছি তুমি সূর্য থেকে মেঘ, মেঘ থেকে বাতাস, বাতাস থেকে তুমি বড়, তুমি বাতাস তোমার কিছুই করতে পারে না, ঝড় তোমার কিছুই করতে পারে, তোমার ঘরে আমার ছেলে। বলছে, ভুল শুনেছ ভাইয়া, আমার পিঠের দিকে তাকিয়ে দেখো কেমন সব গর্ত করে আমাকে পেরেশান করে দিয়েছে, ঝাঁঝরা করে দিয়েছে, অতএব আমি তোমার ব্যয় হতে পারছি না। তুমি এক কাজ করো, ওই যে আমার পিঠে যে রয়েছে ওখানে যাও, ওখানে গেলে পরে কি হবে, তুমি বড় পাবে, বড় ঘর পাবে। ঠিক সেখানে গিয়ে গর্তের কাছে গিয়ে বলল, ভাইয়া কে আছো বাড়িতে, তোমার ঘরে শুনেছি সূর্য থেকে মেঘ, মেঘ থেকে বাতাস, বাতাস থেকে পাহাড়, পাহাড় পাহাড়কেও তুমি পরিশ্রম করে দাও, তার সাংঘাতিক তোমার বিশালত্ব। বলছে, ঠিক বলেছ, আমি হচ্ছে বিশাল, চলো আমার ছেলের সঙ্গে তোমার ছেলের বিয়ে। দিয়ে হলো, কার সাথে কার বিয়ে? ইন্দুরের সাথে ইন্দুরের বিয়ে। অনেক সময় মানুষ চায় কিন্তু পায় না, জাইসন কা তাইসন, সুটকি কা বাইগন, দেখবেন অনেক চালাক ভাবে কি বড় ঘরে বিয়ে দেব, হতে হতে হতে দেখা যায় যে হ্যাঁ বড় ঘরে হলো না, শেষ কালে সে যেমন তেমনি হ্যাঁ স্বামী পেয়েছে, সেরকম সংসার পেয়েছে। তো যাই হোক, আমি কি বলছিলাম যে এই কায়দাটা সবসময় ঠিক না, যে ভালো হলেই ভালো পাবেন, খারাপ হলেই খারাপ পাবেন তা না। কারণ আপনি সংসারে জানেন যে অনেক ভালো পুরুষের খারাপ মেয়ে, খারাপ বউ হয়েছে, হয় না, হয় না? আর অনেক খারাপ পুরুষের ভালো মেয়ে হয়েছে, ভালো বউ হয়েছে, এত ভালো বউ যে সেদিন দেওয়ার পরেশগার অতিথি স্বামী, হ্যাঁ স্বামী নামাজও পড়ে না, উল্টো হয় না, হয় না, এরকম হয়। লুত আলাইহিসসালাম আর নূহ আলাইহিসসালাম নবীদের মধ্যে এই দুই নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা উদাহরণস্বরূপ রেখেছেন যে এর বিবিরা, এদের বিবি মানে এদের বিবিরা তাদের নবীদের সাথে ছিল না। দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ দেখলেন, দুই নেক বান্দার স্বামিত্বে থেকেও তারা তাদের খেয়ানত করল, মানে মুনাফিকি ছিল বা ইমান ছিল না ঠিক মতো বা কমদেরকে খবর করে দিত ইত্যাদি, মানে মোট কথা স্বামীর স্বামীর যা চাইত স্বামী সেই স্বামীর কথা মতো চলত না, ফাকিলাত খুলাত নারা মাদা ফেলিন, তারা জাহান্নামে যাবে। তো এরকম হয় যে আপনি ভালো বলে আপনার বউ ভালো হবে তা কোনো জরুরি না, আপনার আপনি ভালো হলেও আপনার বউ খারাপ হতে পারে। হাদিসে আছে যে স্ত্রীর কাছে ভালো সে সবার কাছে ভালো, এখানে মানে এই নয় যে প্রত্যেক স্ত্রীর কাছে যে ভালো সবার, সে তো ভালো হবেই। যে বিড়িখোর জামাই হয় যদি, বিড়িখোর স্বামী হয়, তো স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, তো সে কি ভালো? না না, ভালো স্ত্রীর কাছে যে পুরুষ ভালো সে হচ্ছে ভালো স্বামী। দেখুন আপনি বলুন, লুত আলাইহিস সালামের স্ত্রীর কাছে লুত কি ভালো? না, ভালো হলে তো এটা করতে না, খেয়ানত করতে না। তাহলে বোঝা গেল কি যে মা আয়েশার জন্য যে কায়দা বলা হয়েছিল কোরআনে, ভালো লোকের জন্য ভালো খারাপ লোকের জন্য খারাপ, এটা কিন্তু কায়দা কুল্লিয়া নয় বা সব ক্ষেত্রে নয়। তার উদাহরণ লুত এবং নূহ আলাইহিস সালামের স্ত্রী। সুতরাং এখানে বুঝতেই পাচ্ছেন যে লুত পরিবারকে আমি কি করলাম, বাঁচিয়ে নিলাম, কিন্তু বাঁচালাম না কাকে? হ্যাঁ, লুতের স্ত্রীকে, কারণ সে অপরাধীদের সাথে ছিল। বেশ, এখানে এখান থেকে আমরা কি বুঝলাম যে সমলিঙ্গি ব্যভিচার বা পুরুষে পুরুষে গমন যে ব্যাপারটা, সেটা আল্লাহ রসুল খুব ভয় করেছেন যে আমার উম্মতের মধ্যে ঘটবে, আর সেটা ভয়ানক। আর এই শাস্তি আপনারা জানেন, পুরুষে পুরুষে যদি এই অবস্থায় ধরা পড়ে তার শাস্তি জানেন? সৌদি আরবে আছে প্রচলিত, চালু আছে, যেখানে ইসলামী আইন আছে সেখানে চালু আছে। তার শাস্তি হল যে ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউল, যে করছে এবং যাকে করা হচ্ছে দুজনকেই কি করো, হত্যা করে দাও, পাহাড় থেকে ফেলে মেরে ফেলো। যেমন ব্যভিচারের শাস্তি কি আছে, ব্যভিচার করলে কি হবে, তাকে যদি বিবাহিত হয় তাহলে তার শাস্তি আলাদা, আর অবিবাহিত হলে তার শাস্তি আলাদা। অবিবাহিত শাস্তি কি বাদশা মিয়া? অবিবাহিত কোন পুরুষ বা মহিলা যদি ব্যভিচার করে, বিবাহ বহির্ভূত সম্পর্কে মিলন করে, তাহলে তার শাস্তি কি? হ্যাঁ, এটা অবিবাহিতর জন্য নাকি বিবাহিতের জন্য? তো আপনি উল্টো কেন বলছেন? বিবাহিতের জন্য হলো যেভাবে আপনি পাথর ছুঁড়ে মারবেন, আশিকোরা, আশিকোরা কার জন্য হাবে সাহেব? আশিকোরা কাকে মারতে হয়? মিথ্যা অপবাদ দিলে, যদি ব্যভিচারের অপবাদ দেন কাউকে, তার শাস্তি হলো আশিকোরা। আর অবিবাহিত অবস্থায় যদি কেউ ব্যভিচার করে, তার শাস্তি কি? হ্যাঁ, একশো চাবুক মারা, একশো চাবুক। আর বলা হয়েছে এক বছর দেশান্তর, এক বছর তাকে দেশের বাইরে পাঠাতে হবে বা জেলে রাখতে হবে, যাই হোক। তো আর পুরুষে পুরুষে মিলন করলে তার শাস্তি কি? দুজনকেই হত্যা করে দাও। আর দুঃখের বিষয়, এমনও পশু আছে, এমনও মানবরূপী পশু আছে যারা পশু গমন করে, তাই না? পশু গমন করে, যারা গরু ছাগল গাধা ঘোড়া ব্যবহার করে, এবং বহু রকম যৌনতা। আর এই যুগে আপনাদের কাউকে জানাতে হবে না, শেখাতে হবে না, কারণ আজকাল নেটের মাধ্যমে সব মানুষই জানতে পারে যে কিভাবে যৌন ক্ষুধা নিবারণ করা যায়। নাউজু বিল্লাহি মিন যালিক। সুতরাং এই যৌনতা হচ্ছে খুব ভয়ানক, খুব ভয়ানক জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই ভবিষ্যৎবাণী করেছিলেন যে এটা আমার খুব বেশি ভয় হয়। আল্লাহ রাসূল বলেছিলেন যে যখনই অশ্লীলতা ব্যাপক হবে তখন কি হবে? তখনই ধ্বংস আসবে, মানুষের মাঝে এমন রোগ দেখা যাবে যে রোগ তাদের বাপদাদার জন্মে ছিল না। ঠিক না ভুল? সেই ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে। নতুন নতুন রোগ, এইডস, তারপরে এই কখন আপনারা শুনেছেন সান ফ্লু, বার্ড ফ্লু, আর কি কি সব নতুন নতুন রোগ সৃষ্টি হচ্ছে, ইবোলা, হ্যাঁ, এমন এমন রোগ সৃষ্টি হচ্ছে যে রোগ আমাদের এই কবছর আগে ছিল না। ভাইরাস ভাইরাস ভাইরাস সবই ভাইরাস, এখন উটের মাধ্যমেও রোগ আসছে তাই না, সুরের মাধ্যমে রোগ আসছে, তারপর পাখি হাঁস মুরগির মাধ্যমে রোগ আসছে, এই যে রোগগুলো আসছে তো এগুলো আমাদের বাপদাদাদের যুগে ছিল না, আমাদেরই এই কবছর আগে ছিল না। মোট কথা হলো মারাত্মক যৌনতা হচ্ছে খুবই মারাত্মক জিনিস। আর এই যৌন আমি আপনাদেরকে বলেছিলাম যে যৌন বিবাহ করার পরেও স্ত্রীর সঙ্গেও যৌন ক্ষুধা নিবারণ করতে গিয়ে পাপ হয় না, হয় না, কখন পাপ হয়, এমন সময় করলেন যে সময়ে করা জায়েজ না, এমন জায়গায় করলেন যে জায়গায় করা জায়েজ না। এ হচ্ছে বলা হচ্ছে, কথা যখন বেরুল তখন বলতেই বাধ্য যে যদি কেউ স্ত্রীর পায়ু পথে বা পায়খানা দ্বারে সঙ্গম করে তো কুফরি। এটা কুফরি কেন, যেহেতু আপনি কোরআন হাদিসকে মানে কি করছেন, ইনকার করছেন, অস্বীকার করছেন, এই জন্য কুফরি হবে, এক প্রকার কুফরি। তেমনি যদি স্ত্রীর মাসিক অবস্থায় সঙ্গম করা হয় এটাও এক প্রকার কুফরি, কারণ কোরআনে নিষেধ করা হয়েছে যে ইয়াস আলুনা কানিন মাহিদ কুল হিয়া কুল হুয়া আজান ফাতাযিলুন নিসা আফিল মাহিদ, মানে হাইজ অবস্থায় তোমার যেও না, এখানে আপনি যাচ্ছেন, তাহলে বোঝা গেল আপনি কোরআনকে অস্বীকার করছেন। এই জন্য বলা হয়েছে যদি কেউ মাসিক অবস্থায় স্ত্রী সহবাস করে কুফরি হবে, গুনাহ তো হবেই, তাকে তওবা করতে হবে এবং কাফারা লাগবে। কাফারা কি, সওয়া চার গ্রাম সোনা আপনাকে দান করতে হবে, পারবেন? সওয়া চার গ্রাম সোনা আমরা তো মেয়ের জন্য কিনতে পারি না তাই না, আছে যাদের, যারা বললো তারা পারবে, সওয়া চার গ্রাম সোনা কাফারা দিতে হবে, যদি না পারেন তার অর্ধেক, সোনা না কিনলেও তার দাম আপনাকে সাদকা করতে হবে। তো এইরকম যৌনতা মানুষে মানুষ কি মানুষ বিবাহর পরেও করে থাকে, এই কথা আপনাদেরকে আগে বলা হয়েছে। বেশ, এ গেল যৌনতার কথা। এবারে নয় নম্বর যে ভয়ঙ্কর জিনিস উম্মতের জন্য সে কথা বলি, সেটা হচ্ছে জীব, জিহোবা। এই যে জীব খুবই ভয়ঙ্কর, মানুষ যত পাপ করে তার মধ্যে জীবের পাপটা বেশি করে, এবং জীবে জাত সর্বনাশ, আপনারা একটা বই পড়েছেন জীবে জীবে জাত সর্বনাশ, জীবের পাপ কত রকমের আছে, কত রকম ভাবে মানুষ এই জীব দিয়ে পাপ করে থাকে। মানুষের জীব ছোট হলো বড় ভয়ঙ্কর, দেখতে ছোট কিন্তু বড় ভয়ঙ্কর। জীব নরম, সব থেকে নরম কি জীবটা, কিন্তু তা দিয়ে তার একটা তরবারি, তার কারণ তরবারি দিয়ে কাটলে আপনার সে ঘা শুকিয়ে যায়, কিন্তু এই জীব নরম তরবারি দিয়ে কাটলে সে ঘা শুকায় না, তাই না? মানে এই কথার চোট, কথার আঘাত চিরদিন থাকে, মনে দাগ কাটে, এ কয় মিটতে চায় না। কেউ যদি আপনার বিরুদ্ধে একটা কথা বলে দেয় সেই কথা ভুলতে চায় না, মন মনে রাখে, মনে রাখে, সবসময় মনে রাখে, যদিও মনে রাখতে হয় না, ক্ষমা চাইলে ক্ষমা করে দিতে হয়, কিন্তু মন তো মানুষের এক একটা মন বড় দুর্বল, একটা কথা বললে সে সামনে এলেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এলে পরে কিছু কথা মনে পড়তো না, ওই যেমন তার চাচাকে যে হত্যা করেছেন, আর সেই ওয়াহশী আর সেই হিন্দ যখন সামনে আসতেন তখন কি বলতেন, তিনি সরে যেতে বলতেন, কেন, চাচাকে মনে পড়ত। ঠিক এইরকম এমন এমন কথা আছে যে কথা আপনাকে বলবে, কথার আঘাতে আপনাকে ঘায়েল করে ফেলবে, আর সেই লোক যখন সামনে আসবে, যদিও আপনি বাধ্যত বা হয়তো মন থেকে মাফ করেছেন, কিন্তু কথাকে ভোলা বড় মুশকিল, কথা বড় কঠিন জিনিস, এর তরবারি, জীবের তরবারি। পা পিছলে গেলে মানুষ নাও মরতে পারে, কিন্তু জীব পিছলে গেলে নির্ঘাত মরণ আসতে পারে। বেফা সঙ্গে একটা কথা বলে দিলেন, মরতে আপনি বাধ্য, আবার মরণের পর দোজক বরণের পালাও আসতে পারে। এই জন্য মহান বিশ্বাসম জীবের ব্যাপারে বড় সতর্ক করেছেন। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহ রসুল আমাকে উপদেশ দিন, এক সময় বললেন আপনি আমাকে উপদেশ দিন, তিনি বললেন এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি তাকে দেখছো। এটা কি, এটা কোন পর্যায়ে, আমাদের ইসলামের এহসান পর্যায়ে। এবং তুমি নিজ হাত দ্বারা নিজের জিভের প্রতি ইঙ্গিত করে বললেন, নিজেকে মৃতদের মধ্যে গণ্য করো, তুমি বললেন হাদিসের আগে আছে, তুমি নিজেকে মৃতদের মধ্যে গণ্য করো, যদি চাও তাহলে আমি তোমাকে এমন কাজের কথা বলবো যা তোমার পক্ষে সবের থেকে সবচেয়ে অধিক সহজ সাধ্য। অতঃপর তিনি নিজের নিজ হাত এইভাবে হাতকে নিজের জিভের প্রতি ইঙ্গিত করে বললেন, এটাকে সংযত রাখো। জীবটাকে সংযত রাখো, এটাই হচ্ছে খুব সহজ আর এটা হচ্ছে সব থেকে বড় কাজ। অন্য বর্ণনায় তিনি মুয়াজকে বললেন, তোমাকে সকল বিষয়ের মস্তক, স্তম্ভ, শিষ্যের কথা বলে দেব নাকি? মুয়াজ বললেন, নিশ্চয়ই হে আল্লাহর রসুল। তিনি বললেন, সকল বিষয়ের মস্তক হল ইসলাম, ইসলামই তো আসল, এর স্তম্ভ হল নামাজ, দিনের খুঁটি কি নামাজ, আর শীর্ষ হল জিহাদ। অতঃপর তিনি বললেন, আমি কি তোমাকে সবকিছুর মূল সম্পর্কে বলে দেবো না? মূল। মুয়াজ বললেন, নিশ্চয়ই হে আল্লাহর নবী, বলে দিন। তখন তিনি নিজের জিহ্বা ধারণ করে বললেন, এটাকে সংযত রাখো, জিভটাকে সংযত রাখো, এটাই হচ্ছে মূল। মুয়াজ বললেন, হে আল্লাহর নবী, আমরা যে কথা বলি, জিভের কাজ কি? কথা বলা। অবশ্য জিভের কাজ খাওয়াও আছে, খাওয়া টেস্ট, হ্যাঁ, মুখে যা ভালো লাগে তাই খাই, হারাম হালালের তমিজ নাই, কিন্তু কথা বলার প্রসঙ্গে এখানে বলা হচ্ছে যে আমরা যে কথা বলি তাতেও কি আমাদের হিসাব নেওয়া হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক মুয়াজ, মানুষকে তাদের নিজ জিভে জাত পাপ ছাড়া অন্য কিছু কি তাদের মুখ অথবা নাক ছেঁচড়ে দুটোকে নিক্ষেপ করবে? তার মানে বেশিরভাগ মুখে জিভের দ্বারাতে পাপ করা পাপ তাকে জাহান্নামে নিয়ে যাবে। তিনি আরো বলেছেন, মানুষ চিন্তা ভাবনা না করে এমন কথাবার্তা বলে ফেলে যার দ্বারা তার পদস্খলন ঘটে, পূর্ব পশ্চিমের মধ্যবর্তী দূরত্ব থেকে বেশি দূরত্ব দুটোকে গিয়ে পতিত হয়। তেমন একটা কথাতে জীব অতি ভয়ানক অঙ্গ বলেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা বর্গকে বারবার সতর্ক করতেন। সুফিয়ান ইবনে আব্দুল্লাহ বলেন, একদা আমি নিবেদন করলাম, হে আল্লাহর রাসূল, আমাকে এমন কথা বাতলে দিন যা মজবুত ভাবে ধরে থাকব। তিনি বললেন, তুমি বলো আমার রব আল্লাহ, অতঃপর তার উপর প্রতিষ্ঠিত থাকো, কুল রাব্বি আল্লাহ সুম্মা ইসতাকিম, হ্যাঁ প্রতিষ্ঠিত থাকো। আমি পুনরায় নিবেদন করলাম, ইয়া রাসূলুল্লাহ, মা আখওয়াফু মা তাখাফু আলাই, আমি আপনার জন্য, আপনি আমার জন্য সবচেয়ে কোন জিনিসটাকে বেশি ভয় করেন? তিনি সিও জিহোবাকে নিজের জিভটাকে এইভাবে ধরে বললেন, এইটাকে আমি তোমার উপরে ভয় করি, এইটাকে, এটাই তোমাকে বিপদে ফেলবে। তাহলে বোঝা গেল কি জিভ বড় ভয়ানক, আর এটা আপনাদেরকে বা কাউকে বলার অপেক্ষা রাখে না যে জিভ দ্বারা মানুষ কি করে, জিভ দ্বারাতে মানুষ কি করে, সবচেয়ে বেশি গুনাহ করে জিভ দ্বারা কি? সবাই করে, ভালো লোকে করে, খারাপ লোকে করে, এটা হচ্ছে গীবত। আর গীবত করাকে আল্লাহ তাআলা কি বলেছেন? আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ, মরা ভাইয়ের গোস্ত খাওয়া। কেয়ামতের দিনে জাহান্নামের আজাব হবে বা কবরের আজাব হবে, সেটা কি? যে পিতলের নখ হবে, সেই নখ দিয়ে নিজের চেহারা নুচবে। তাহলে কত বড় খারাপ জিনিস এই জিভ দ্বারা ঘটা, কি এটা? গীবত। এরপর মিথ্যা কথা বলা আছে, চুগলি করা আছে, তারপরে আরো অনেক কথা আছে জিভের দ্বারাতে বলা হয়, আর যেটা হচ্ছে বড় সর্বনাশী। বেশ, এবার চলুন শেষ নম্বর ভয়ানক বলে শেষ করে দেব, সেটা হচ্ছে 10 নম্বর ভয়ানক, আলেম, বেআমল আলেম। বেআমল আলেম মানে আলেম কিন্তু সে আমল করে না, তাই না? হাফেজ কিন্তু সেই কোরআন অনুযায়ী আমল করে না। আপনারা জানেন আল্লাহ রাসূল একবার স্বপ্নে দেখেছিলেন যে একটা লোকের মাথায় পাথর মারা হচ্ছে, পাথর গড়িয়ে যাচ্ছে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, ফেরেশতা গিয়ে পাথরটাকে কুড়িয়ে আনতে আনতে মাথা আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার পাথর মারা হচ্ছে। এই লোকটা কি শাস্তি ছিল বলুন তো? কিসের শাস্তি? ফজরের নামাজ পড়ত না, আর কোরআন মুখস্থ ছিল, কোরআন পড়ত, কিন্তু সে অনুযায়ী আমল করত না, বুঝতে পারলেন? আর সর্বপ্রথম তিন ব্যক্তিকে দিয়ে জাহান্নামের আগুন প্রজ্বালিত করা হবে, সে তিন ব্যক্তিকে কে? এক হচ্ছে আলেম কারি, 2 নম্বর দাতা দানি, আর 3 নম্বর শহীদ যাকে বলা হয় জিহাদি। হ্যাঁ, তাদের কি? তাদের এখলাস ছিল না, তাই না? তো বেআমল আলেম এমন বৃক্ষ যে বৃক্ষে ফল নেই ফুল নেই, সেটা কিসের কাজে আসে? জ্বালানি কাঠ, তাছাড়া আর কিছুই না। এমন আলেম ও ইসলাম ও সমাজের জন্য বড় ভয়ঙ্কর, যে কোরআন হাদিস জানার পরেও মানে না, সেই অনুযায়ী আমল করে না, কোরআনের আলোকে আলোক প্রাপ্ত হয় না, বরং দেশীয় পরিবেশের আলোকে নিজেকে আলোক প্রাপ্ত করে বা ভাবে, কোরআন হাদিস অনুযায়ী সে চলে না, কোরআন হাদিসকে পেশা বানিয়ে নিয়েছে, সে কোরআন হাদিস দিয়ে ব্যবসা করে কিন্তু নিজের চরিত্র বদলায় না, এমন আলেম এমন আলেম যে কোরআন হাদিসের অনেক কথা বিশ্বাস করে না, তার জ্ঞানে ধরে না বলে সে তাতে সন্দেহ পোষণ করে। এমন আলেম যে পাশ্চাত্যের রাজনীতিতে ফেঁসে গিয়ে কোরআনের অপব্যাখ্যা করে। এমন আলেম যে অবৈধ ব্যবসা ও সুদ হালালের ফতোয়া দেয়। এমন আলেম যে পাঁচ ওয়াক্ত নামাজটাও ঠিক মতো পড়ে না। বুঝলেন, বহু আলেম দেখবেন, আপনারা দেশেও দেখবেন যে বহু আমাদের দেশ থেকে বহু লোক এই দেশে পড়াতে পাঠাবার জন্য ছেলেদেরকে পড়াতে পাঠাবো সৌদিয়াতে, কত লোক ছটফট করে, কত কত সুপারিশ, কত পড়াশোনার চেষ্টা। অথচ বহু আলেম এখানে আছে যারা এখানে থেকে এখানে আর পড়া পড়ায় না, দেশের পড়া পড়ায়, ডাক্তার করবে, ইঞ্জিনিয়ার করবে, কিংবা ফ্যামিলি পাঠিয়ে দিচ্ছে, কি না অসুবিধা, পড়াশোনার অসুবিধা। অথচ সেখান থেকে মানুষ তর পায় যে মদিনায় পূর্ব গিয়ে সেখানে এখানে স্কুলে পড়াবে না। কারণ কারণটা কি জানেন, এ পয়সা নেই হ্যাঁ ইসমে নোট নেই মিলতা হ্যায়, কারণ এ পড়া হচ্ছে যদি কারো ভাগ্য হলো ভালো, পরে ভালো চাকরি পেলে তো পেল, না হয়তো মানে ভবিষ্যৎ অন্ধকার। আর দেশে গিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার পড়ালে কি হবে, একদিন না একদিন চাকরি পাবে, করে খাবে। তো করে খাওয়ার বুদ্ধির জন্য নিজে আলেম বলছে আমি ভুল করেছি আর ছেলেদের জন্য ভুল করব না, আমি মাদ্রাসায় পড়েছি ছেলেদেরকে মাদ্রাসায় দেবো না, চালাক ভান ছাড়াবক। বুঝতে পাচ্ছেন, এমন আলেম যে নিজে ইলমে শিক্ষা করে ওই ইলমটাকে ছেলে মেয়েদের জন্য কি করে, ঘৃণা করে, তুচ্ছ করে, তাচ্ছিল্য করে, কেমন আলেম ঠিক মতো, বুঝেন তাহলে। এমন আলেম যে পাঁচ ওয়াক্তের নামাজটাও ঠিক মতো মসজিদে গিয়ে পড়ে না। এমন আলেম যে দিনদারি ছেড়ে পাকা দুনিয়াদার হয়ে যায়। এমন আলেম যার বাড়ি গান বাজনাতে মুখরিত এবং বেপর্দা মহিলাতে আমোদিত, তার স্ত্রী পর্দা করে না, তার বাড়ি কেউ পর্দা নেই, অথচ সে আলেম, বাড়িতে গান বাজনা টিভি তে সবই আছে। এমন আলেম জালেম যার আখলাক চরিত্র ইউরোপীয় সাহেবদের মতো। এমন আলেম যা ধারণা হলো ইসলামের আদব ও আখলাক আমাদের পরিবেশে না মানলেও চলে। এমন হাফেজও বটে, তবে যদি সে কোরআনের মানে বোঝে তাহলে, নচেত সে এমন ব্যক্তি যে চিনি বহন করে কিন্তু তার স্বাদ মিষ্ট না তিক্ত তা জানে না। হাফেজ সব কিছু মনে করবেন না, তার কারণ এটা সবারই জন্য আমভাবেই বলা হচ্ছে, আমিও আলেম আপনিও হাফেজ, তাই না? যেই মানবে না করবে না, বুঝতে পাচ্ছেন যে হাফেজ যে মানে বোঝে না, সে হচ্ছে চিনি বহন করে কিন্তু তার স্বাদ মিষ্টি না তেতো বোঝে না। এমন অন্ধ যার হাতে আলো থাকে অথচ সে আলো দ্বারা নিজে উপকৃত হতে পারে না। এমন আলেম ও হাফেজ যে ইলমের অহংকারে পাকা বেদনার মতো ফেটে পড়ে। পাকা বেদনা, বেদনা পাকলে কেমন ফাটে দেখেছেন, গর্ব অহংকার কি, কিন্তু আমলে বড় টক ও টপ দুনিয়াদার। বেদনা কিছু কিছু আছে ফেটে যায় কিন্তু খেলে টক লাগে। এমন আলেম ও হাফেজকে দেখে সমাজের সাধারণ মানুষও বেআমল হতে উদ্বুদ্ধ হয়। দেখবেন কিছু বলে, হ্যাঁ আলেম মারা মানে না তো আমরা কি করবো, অর্ধেক গাহাই দেখ আলেম সে করে না তো আমাকে কি বলছিস, ভাই দাড়ি চাচ্ছ কেন, আরে দেখো অমক আলেম অমক হাফেজ হয়ে তো দাড়ি রাখে না তো আমাকে কি বলছিস, ভাই কাপড়ের গাঁটের নিচে কাপড় পরতে না কাপড়, হ্যাঁ অমক আলেম সে জাহেলদের দলিল হয়ে যায় আলেম, তাই না, আলেমরা জাহেলদের দলিল হয়ে যায়, অমক আলেম করে না তো আমি কি, ভাই বউকে পর্দা করো, হ্যাঁ অমক আলেম তার বউ পর্দা নেই, আরে বিয়ে করছো এত টাকা নিচ্ছ, এত টাকা যৌতুক নিচ্ছ, আরে অমক আলেম নিয়েছে যৌতুক তো আমি কি করবো, বলে না বলে না, সব দলিল, আলেম হয়ে যায় দলিল কার, পাবলিকের দলিল। হ্যাঁ বলছে আমরা ভালো আছি, বলছে আলেমরা যদি এরকম করে তো আমরা তো ঠিকই আছে, ভালোই আছে, তারা জেনে শুনে করছে, জ্ঞান পাপি থেকে সাধারণ পাপি ভালো, কথা ঠিক, কিন্তু তুমি আলেমের দোহাই দিয়ে বাঁচবে, হ্যাঁ তুমি আলেমের দোহাই দিয়ে বাঁচতে পারো না। সুতরাং বেআমল হতে উদ্বুদ্ধ হয় পাবলিক, তার স্বার্থ ঘেঁষা ফতোয়ায় সমাজে ফিতনা সৃষ্টি হয়, ফতোয়াবাজি করে অপরকে জাহেল বা কাফের বানায়, সুতরাং সে অবশ্যই বড় ভয়ঙ্কর। এবার এক ফতোয়াবাজি সে এক মুশকিল, অমক কাফের তমক কাফের এই সেই, আপনি বিদাতটাকে সুন্নত বলছে, সুন্নতটাকে বিদাত বলছে, হাজি ফরজ নামাজের পর মোনাজাত বলছে না এটা সুন্নত, আর মাগরিবের আগে দুরাকাত সুন্নত এটা বলছে বিদাত, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে মাগরিবের পরে ছরাকাত নামাজ বলছে এটা সুন্নত, হাজি বললা। তো এইভাবে ফিতনার মাঝে সমাজকে রেখে দেয় এমন আলেম বেআমল আলেম আর জাহেল আলেম জালেম আলেম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আখাফা মা আখাফু আলাইকুম রাজুলুন কারা আল কোরআন হাত্তা ইযা রুইয়াত বাহজাতুহু আলাইহি ওয়া কানা রিদান লিল ইসলাম ইনসালাখা মিনহু ওয়া নাবাযাহু ওয়ারা যাহরিহি ওয়া সা'আ আলা জারিহি বিসসাইফ ওয়া রামাহু বিশিরক, তোমাদের উপর আমার সবচেয়ে অধিক যে জিনিসের ভয় হয় তা হলো এমন ব্যক্তি যে কোরআন পড়ল, অতঃপর যখন তার চমৎকারিত্ব তার উপর দেখা গেল, মাশাআল্লাহ, হ্যাঁ, তার চেহারায়, তার টুপিতে, তার লেবাসে, পোশাকে দেখা গেল সে ইসলামের এক সাহায্যকারী হলো, তখন সে তা হতে সরে পড়ল এবং তা নিজ পশ্চাতে ফেলে দিল আর নিজ প্রতিবেশীর প্রতি তরবারি ধারণ করল এবং তাকে মুশরিক বলে অপবাদ দিল। এটা হচ্ছে খারিজিদের কাজ, বুঝতে পারলেন? এই শ্রেণীর কোরআন জানতাকে মহান আল্লাহ কুকুরের সঙ্গে তুলনা করেছেন সূরা আরাফে। কি বলছেন? তাদেরকে ওই ব্যক্তির বৃত্তান্ত পড়ে শোনাও যাকে আমি আমার আয়াত সমূহ দান করেছিলাম, অতঃপর সে সেগুলোকে বর্জন করে, তারপর শয়তান তার পিছনে লাগে, ফলে সে বিপদগামীর অন্তর্ভুক্ত হয়। আমি ইচ্ছা করলে ওই আয়াত সমূহ দ্বারা তাকে উচ্চ মর্যাদা দান করতে পারতাম বা করতাম, কিন্তু সে দুনিয়ার প্রতি আসক্ত হয়, আলেম হয়ে, কোরআনওয়ালা হয়ে দুনিয়াদার হয়, নিজ কামনা বাসনা অনুসরণ করে। তার উদাহরণ কার মতো? কুকুরের মতো। ওকে তুমি তাড়া করলে সে জিভ বের করে হাঁপায়, তাই না? জিভ বের করে হাঁপায়, এবং ওকে ছেড়ে দিলেও এমনিতেই সে হাঁপায়, তাড়া করলেও, ছুটলেও হাঁপায়, আর দাঁড়িয়ে থাকলেও হাঁপায়। হ্যাঁ, সে সম্প্রদায়, যে সম্প্রদায় আমার আয়াতসমূহকে মিথ্যা মনে করে, তাদের উদাহরণ এটা। সুতরাং তুমি কাহিনী বিবৃত কর, ফাকসুসিল কাসাস, যাতে তারা চিন্তা করে। এই হল ওই সম্প্রদায়ের আমার আয়াতসমূহকে মিথ্যা বলে, নিজেদের প্রতি অনাচার করে, তাদের উদাহরণ। আর তাদের উদাহরণ কত নিকৃষ্ট। এই শ্রেণীর কিতাবের ধারক ও বাহককে মহান আল্লাহ গাধার সাথেও তুলনা করেছেন। গাধার সাথে তুলনা করেছেন কোথায়? সূরা জুমাতে। কি বলেছেন? মাসালুল্লাযীনা হামিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। যাদেরকে তাওরাতের দায়িত্বভার অর্পণ করা হয়েছিল, অতঃপর তা তারা বহন করেনি, তাদের দৃষ্টান্ত পুস্তক বহনকারী গর্দব যে কিতাব বয়ে বেড়ায়। কত নিকৃষ্ট সেই সম্প্রদায়ের দৃষ্টান্ত যারা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা জ্ঞান করে, আর আল্লাহ অত্যাচারী সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না। আলেম কি বলে? আমলহীন আলেম ফুল ফল বিহীন গাছের মতো, যে গাছে ছায়া নেই, গাছ দেখতে মোটা, যা জ্বালানি ছাড়া অন্য কোনো কাজে লাগে না। আল্লাহ আমাদেরকে জাহান্নামের জ্বালানি হওয়া থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।